Airtel presents Fuad Live. Welcome back. I'm Shunshin Fuad Live on my favorite station, Radio Footy, brought to you by Airtel. Happy Saturday, everyone. আমাদেরকে SMS করতে 9840-তে টেক্সট পাঠান ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, লেট মি নো হাউ ইয়োর স্যাটারডে ইজ গোয়িং। সো টুডে উই হ্যাভ আ ভেরি স্পেশাল শো। আজকে আমার ফার্স্ট গেস্ট হচ্ছে জেফার। জেফার ইজ দিস ভেরি ট্যালেন্টেড ইয়াং আর্টিস্ট। I actually found Zephyr on Facebook. Our common friend, director, film director Adnan Al Rajeev, had shared a link. So we linked up. Jokhon, you know, shunlam, I heard her at the cover. I believe it was Radioactive. I mean, Gandhi Shun, I was absolutely blown away. I loved it. So then we got in touch through Facebook. And we have been keeping in touch. We have some plans. I don't know, amra kokhon jinishta execute korbo, but very soon. So I just wanted to bring her on Fuad Live and let you guys, listen to her music. I think it's amazing. So amra prothome tinte gaan shune ashi, tarpore we'll bring in Zephyr. Okay, ciao. Happy New Year. Airtel presents Fuad Live. Welcome back. I'm Shunshin Fuad Live on my favorite radio station, Radio Footy, brought to you by Airtel. So I was saying before, today we have our special guest, this young artist called Zephyr. So hi, Zephyr. Hello. How are you? I'm great. A little bit nervous, Nikki. Very nervous. don't be. So যারা লাস্ট দিন শুনছেন জেফারকে আমার একটা ফ্রেন্ড কলিগ বা ফ্রেন্ড বোট এভার ইউ ওয়ান্ট টু কল ইট শেয়ার্ড আ লিংক অফ দিস একটা কভার সং যেটা জেফার তুমি তো বাসায় করছিল, রাইট? ইয়েস। সো ওই ভিডিওটা দেখে আই গট ইন টাচ উইথ ইউ অ্যান্ড ইউ নো লাইক আই সেড আই ওয়াজ অ্যামেজড at the song. It was so good. Thank you. So we gantak bapare bolo je how you came about doing it, or how you started making videos on Facebook and YouTube. Well, first Bangladesh erokom keu korto na music erokom, mane especially mera erokom bashay boshe making random videos or vlogs and stuff, but I was into music, so I thought maybe music kori erokom room e. It's easy, and I'm very lazy, so it goes. Jai hok pore ebhabe to shuru korlam ami YouTube e music kora. Tarpor ekta boro break chilo amar onek ek bochhor neki der bochhor kori nei. Acha. So I came back with Radioactive, actually, but that was my comeback song. So how did you kibhabe tomar mathay ashlo je okay I can just like sit at home and do covers and record them? Well, it requires ektu holeo technical savviness. Yeah, kintu actually je ami eka eka nije thekei to kortam sob kichu, to oi confidence to chilo je I can do it, because ami ektu ektu kore try kore kore kore kore এতটুক আসলাম আর কি। তো প্রথমটা হাউ ডিড ইউ ডু ইওর ফার্স্ট সং ডিড ইউ হ্যাভ আ মাইক অর ডিড ইউ জাস্ট ইউজ ইওর ল্যাপটপ স্পিকার? আই ইউজড টু ইউজ লাইক যে চিপ মাইক গুলো আছে না, এই চ্যাট করার মাইক, ওইটা দিয়ে আমি এরকম মিউজিক রেকর্ড করতাম উইথ ইনস্ট্রুমেন্টাল, ওগুলো ডাউনলোড করে করতাম আর কি। তো ওইভাবে কভার্স করতাম যা ভাল লাগতো আর কি করতাম। তারপর তো যে ইউটিউবটা যখন কভার্স দেখতাম মানুষের, বাইরের মানুষরা, বাংলাদেশে আমি দেখতাম না কিন্তু কোনো এরকম মেয়ে আমি দেখি না, হ্যাঁ, তো বাইরের মেয়েদেরকে দেখতাম, ছেলেদেরকে দেখতাম যে কভার্স করছে, অ্যান্ড দেয়ার অনেক ভালো পর্যায়ে যাচ্ছে এভাবে করে। তো আমি ভাবলাম যে লেস এফোর্ট কেন করতে করি না, বাসায় তো আজেরা বসে না থাকে, লেটস ডু সামথিং ইন্টারেস্টিং, এন্ড যেখানে আমার ইচ্ছা আছে। সো দ্যাটস হাউ। সো তোমার প্রথম গান কোনটা ছিল? ফার্স্ট যদি আমি মানে ফার্স্ট কি রেকর্ড করা বা প্রথম গান মানে এখন যেরকম আই থিংক আই বিলিভ ইউ হ্যাভ আ ফেসবুক পেজ ইউ হ্যাভ আ ইউটিউব চ্যানেল রাইট জেফর রহমান জেফর এক্স ই এফ ই আর আর এ এইচ এম এ এন আচ্ছা সো ফার্স্ট সং মেবি ও ইয়েস ফার্স্ট সং আমি কোনো কভার করি নি ইট ওয়াজ মাই ওন ট্র্যাক এন্ড ইট ওয়াজ সো ব্যাড It wasn't that good actually. I'm sure it wasn't that bad. Yeah. No, it wasn't that good, মানে you know, it was okay. তো আমার যে আমার friends, আমার family ওরা এত support করেছে আমাকে যে I couldn't actually, you know, sit back and watch. So speaking of radioactive, so let's do this. Amra, we're going to take a quick break. And within the break, Amra, we're going to just change rooms. Amra studio B te jabo. Okane gie will perform an acoustic version of Radioactive. Yeah, sure, okay. Sure. Okay, just. Happy New Year. Airtel presents Fuad Live. To a Fuad Live acoustic performance exclusively on Radio Forte. I'm waking up to ash and dust. I wipe my brow when I spend my rust. I'm breathing in the chemicals. Waking up, I feel it in my bones, enough to make my system glow. Welcome to the new age, to the new age. Welcome to the new age, to the new age. Whoa, whoa, whoa. I'm radioactive, radioactive. Whoa, whoa, whoa. I'm radioactive, radioactive. Erase my flags, don't my clothes. It's a revolution, I suppose. We paint it red to fix right down. Whoa, I'm breaking in, shaping up and shaking. Now I want a prison bus. This is it, the apocalypse. Whoa, oh. Welcome back, আপনার শুনছেন ফোয়াদ লাইভ, আমার ফেভারিট রেডিও স্টেশন রেডিও ফোর্টি, ব্রট টু বাই এয়ারটেল. আজকে আমার সাথে জয়নিং মি অন ফোয়াদ লাইভ ইজ জেফার. হাই জেফার. হ্যালো, হাউ আর ইউ? আই এম ডুইং গ্রেট. জাস্ট জাস্ট সো আপনারা এতক্ষণ শুনলেন একটা অ্যাকুস্টিক কভার অফ রেডিও অ্যাক্টিভ. সো ইফ ইউ হ্যাভ এনি মেসেজেস অর এনি words of wisdom or anything to share with Zephyr, 9840 text button, 40 space up the num space up the message. I'm sure a lot of you are very surprised and very pleased to gan shune. Ami jerokom surprise chilam je man jeos bangladeshi erokom vocal ache. I'm so happy and you know we have to work together, so it's you know very exciting for me to find someone you know that sounds like Zephyr. So I was very excited. So Zephyr, তুমি তো অনেক জোস, অনেক জোস গান গাও. Yeah, right, right, right. Yeah. মানে অনেক অনেক আসলে জোস. And আমি যে message, you know, the first message you gave. Yeah. Oh my God. I still remember. I was scared to click on it. Why? I was scared because. মানে আমি কতক্ষণ তাকাচ্ছিলাম, হ্যাঁ হা করে আমি তাকাচ্ছি যে সিরিয়াসলি ফুয়াদ আল মুক্তাদির, ইট ওয়াজ ক্রেজি, ইট ওয়াজ ক্রেজি. I'm glad that you know you were happy as well. But আমাদের we have some future plans definitely. Yes. I mean, I won't spoil the surprise for people. Yes. I'm but, excited. But we are definitely working together on some interesting stuff. Yeah, let's not talk about it. Yes. But etotuki bolbo and you know ami jeta amar kache jeta sobche exciting mone hocche Bangladesh e kintu mane oneke obviously there are a lot of young new talents coming out every day but jeta hoy je amra we keep on reinventing the wheel and especially female vocalists amar personally mane খুব হাই পিচ কোকিল কণ্ঠি ভয়েস আমার মানে মানে ইউ নো সবসময় ভালো লাগে না. হ্যাঁ মানে আই প্রেফার একটু টেক্সচার্ড, নট ম্যানলি বাট আই প্রেফার লোয়ার রেজিস্ট্রি, একটু টেক্সচার অফ একটা ভয়েস, ইউ নো সামথিং উইথ ক্যারেক্টার রাদার দেন মানে আছে না গার্লি গার্লি মানে ফুল ফুটেছে ওইটা কিন্তু বেশি প্রেফার করে বাংলাদেশিরা আমার মনে হয়. Because there hasn't been much deviation from it, তাই না? মানে এখন সবাই কিন্তু more or less এরকম. মানে there were some artists, আমার প্রোডিউস করা আর্টিস্টের মধ্যে মিলা ছিল, she was kind of different, and then পুনম ছিল, but other than that and everyone has a sweet edge and I do believe je shobar nijesho ekta style but ekta tone jeta tar adds to their persona as an artist. Jerkom Anila has a sweet voice but it's not your typical kokil kunti voice. She's got some textures and I love it. By the way, Anila ajke amar show te ashbe second segment e, so সবাইকে অলসো বলে রাখছি যে স্টে টিউনড, কোথাও যাবেন না ডেফিনেটলি, বিকজ আমরা জেফের কাছ থেকে আরো গান শুনবো এবং আফটার দ্যাট আনিলা উইল বি জয়নিং মি. হ্যাভ ইউ হার্ড আনিলা জেফের? হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ অনেক অনেক জোস. ইসে তোমার সুমন ভাই এর আনিলা হ্যাড অ্যান অ্যালবাম, হ্যাঁ আমি ওটাই শুনেছি. হ্যাঁ তারপর আমার মিক্স অ্যালবামেও আনিলা অনেকগুলি গান ছিল. সো ওকে আমরা আরেকটা গান শুনি এখন, গান শুনি না অ্যাকচুয়ালি, উই হ্যাভ টু ডু দ্য সেম থিং, উই হ্যাভ টু টেক এ ব্রেক, গো টু স্টুডিও বি. এখন কোন গানটা গাবা? ওকে দেয়ার ইজ দিস সং এমি ওয়াইনহাউজার ব্যাক টু ব্ল্যাক, মেবি দ্যাট ওয়ান. ওকে ওকে. সো আপনারা যারা শুনছেন, আমরা ফর লাইভে নতুন একটা জিনিস we're experimenting. See, instead of ekhane just acoustic guitar e gaan ta nage, what we do is we go on a commercial break and then we go into studio B and we record there because ukhane music record korar moton better situation. And khub taratari 5-6 minute er moddhe EQ kore amra gaan ta okhan theke play kori on the show. So it's a bit of both worlds. You get a live performance plus with a little studio tweaking here and there, and so far it's working out pretty good. I last kanta ami shune dekhlam, it sounded great. Just yeah, but I was nervous. Nah, but it the high issue. All right, so we'll be right back after these messages and we're going to come back with another acoustic performance. Ciao. Footy Airtel presents Fuad Live. You're listening to a Fuad Live acoustic performance exclusively on Radio 40. He left no time to regret, kept his well with his same old safe bed. Me and my head high. I'm my guy. You went back to what you knew, so far removed from all that we went through. And I tread a troubled track. My odds are stacked. I'll go back to black. We only said goodbye with words. I died 100 times. You go back to her and I go back to us. I love you much. It's not enough. You love blow and I love puff. Your life is like a pipe and I'm a tiny penny rolling up the wall inside. We only say goodbye with words. I died 100 times. You go back to her and I go back to. We only say goodbye with words. I died 100 times. Happy New Year! Radio Footy, 88.0 FM. Happy New Year! Airtel presents Fuad Live. আমি গান গাইবাম, আমি গাইলাম, এখন গাইবাম, খাইবাম, খাইবাম। এটা কিন্তু আমার দেশ, তোমার দেশ মানে আমার, হ্যাঁ বাবার। কোথায় কোথায়? ময়মনসিং। আরে বাপ রে, খাইবাম, দ্বার খুলবাম, খুলবাম, দ্বার খুলব। তো তুমি ময়মনসিং এ কি যাও মানে অফটেন নাকি? না না না, আমার খুবই হার্ডলি যাওয়া হয়। হার্ডলি যাওয়া? ছোটবেলা গেছো? ছোটবেলা গেছি, বড়বেলা গেছি কিন্তু খুবই কম। আর কি পড়ো ময়মনসিংহ ভাষায়? আমি পারি না, আমি এই যে মানুষের মানুষের এরকম ফাইজলাম করে না, খাইবাম এরকম আর খাইবাম। হ্যাঁ, তো আমি ওইখান থেকে কিন্তু জিনিসগুলো নিছি অ্যাকচুয়ালি। আমার আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ইজ ফ্রম ময়মনসিংহ। তো প্রথমে যেদিন প্রথম আসছে ওইদিন কে জানি দরজা থাকে দিছে, হ্যাঁ, হি জাস্ট কামস ইন এন্ড লুকস অ্যাট মি, ইজ লাইক দ্বার খুলবাম। আমার জন্ম আবার মানে উত্তরায়। তোমার নামের পিছনে ব্যাপারটা বলো, নাকি তোমার ডাক নাম আসলে টুনটুনি টাইপের? আমি এরকম ফ্যান্সি নাম দিছি এই সেই, হ্যাঁ, স্টাইল পুরা স্টাইল করবাম, হ্যাঁ। যেমন তো মেইনলি আমার এই নামটা আমার বাবার সাইড থেকে, হ্যাঁ। আমার ফুপি, উনি অস্ট্রেলিয়ায় থাকতো, তো স্টিল থাকে, সরি এখনো থাকে, তো উনি অ্যাকচুয়ালি এত একটা কুল নাম দিয়ে দিছে, হ্যাঁ, উইচ মেক্স মি কুলার, ইয়া ইন আ ওয়ে, বাট that's pretty much it. Amar maer side e amar naam Piuli. Piuli, ami bolchhilam na Tuntuni. No, no, no, it's not Tuntuni. Ami jantam tomar ekta full type er naam hidden thakte pare. Malika Banu. Malika Banu. Piuli. Piuli. See, it's a cute name. Piuli. It's a cute name. Come on. Yeah. It is. Tuntuni to na, at least. At least, yeah. Orokom to kichu na. Just so, না তোমার তোমার আরেকটা পরিচয় আছে যেটা হচ্ছে গিয়ে তোমার আফটার উই গট ইন টাচ উই রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ সামবডি ইন কমন যে আমার একটা নিউ ইয়র্কের বড় ভাই যার সাথে আমি অনেক ছোটবেলায় মিউজিক করছি এজ এ গ্রেট ওয়ান্ডারফুল পার্সন আজাদ ভাই হি হ্যাপেন্স টু বি ইয়োর চাচা ইয়েস এন্ড ও মাই গড দ্যাট ওয়াজ ক্রেজি ওয়েন ইউ অ্যাস্কড যে আমি তোমার ফেসবুকে চেক করতেছিলাম তোমার ব্যাকগ্রাউন্ড চেক করতেছিলাম তো তখন দেখি যে আয় হায় তো দেখি আজাদ ভাই ছিল মানে এত মানে আমাদের কিন্তু লিংক ছিলই আগে থেকে বাট সেম অন্যভাবে হয়েছে কিন্তু একেবারে অন্যভাবে হ্যাঁ এবং তোমার চাচাও হি ইজ ভেরি গুড সিঙ্গার ওনার অ্যালবামে আমি একদম মানে কি বলবো 1999 বা 2001-2 এর দিকে কাজ করছি ইজ অ্যাকচুয়ালি আ রিয়েলি গুড সিঙ্গার এন্ড উই স্পেন্ট আ লট অফ টাইম ইন নিউ ইয়র্ক টুগেদার এই জন্য এখন না মানে নাও আই সি দ্য রিজেম্বলেন্স একদম দেখতেও তোমার কিছুটা তোমার চার সাথে মতন আর কথাবার্তাও কিন্তু অনেক সিমিলারিটি আছে অনেক সিমিলারিটি তুমি ইউ হ্যাভ নো আইডিয়া মানে আজাদ ভাই আর তোমার কথাবার্তার মধ্যে মানে অনেক সিমিলারিটি এটা কেমনে সম্ভব আমরা কিন্তু থাকে নিউ ইয়র্কে আমি থাকি উত্তরায় হ্যাঁ বাট জেনে মানে জিনস হ্যাঁ দে নেভার লাই ডেফিনেটলি সো আচ্ছা সবাইকে বলছি যে আজকে আমার গেস্ট হচ্ছে জেফার আমরা জেফারের অনেক জোস জোস দুইটা গান শুনলাম এখন আমরা থার্ড গানটা শুনবো এই নেক্সট গানটা কি ইটস আ সং দিস ভেরি what kind of song I should say soft act of a song khubi say something Krishna Aguilera cover. Okay. Old cover. Okay, so just stay tuned. Amra studio shift korbo and then we are going to come back with you with a cover by Zephyr of Say Something by Christina Aguilera. Oh, that was confusing. Yeah, I know. Cover by Zephyr. Christina. Okay. All right. Radio Futti, 88.0 FM. Happy New Year. Futti. Airtel presents Fuad Live. Listening to a Fuad Live acoustic performance exclusively on Radio Forte. Say something, I'm giving up on you. I'll be the one if you want me to. Anywhere where will I follow you? Still learning to love, just starting to You're the one that I love. I'm saying goodbye. Say something, I'm giving up on you. You. Sorry that I couldn't get to you. You. Presents Fuad Live. Welcome back. আপনার শুনছেন ফোর্ড লাইভ আমার ফেভারিট স্টেশন রেডিও ফুর্তি ব্রট টু ইউ বাই এয়ারটেল. সো আজকে আমার গেস্ট জেফার. Hi, Zephyr. Hello. Are you having fun, Rejite? Obviously, but it's nervous. I hope. So anything you want to say to people in general, ekhon chinta koro tomar lakh lakh manush tomake ekhon shuntese, so tumi ki bolte chao manushke ba jatir uddeshe jodi kono bhashon dibo, bhai sob ekhon ki desh niye bhashon dibo naki desh nijeke niye dite paro ba anything you want. This is your time. Well, I'm looking forward. I mean chatchi mane Bangladesher music industry te ekta, you know, ekta mark. Not only Bangladesh, I don't know, amar aro chinta ache maybe inshallah. So I just hope, you know, shobai amake bhabe support korte thake. I'm already really grateful. So yeah, that's pretty much it. I just want them to, you want everyone to support you, support me, and yeah. Yeah. Tell us about home. Tomar basha mane family support obviously is very important, friends their support is very important. Yeah. So you have all of that? And I actually have all of that actually. Yeah, mane ache na je ekhane obstacle thake ekhane, especially, you know, erokom country te mederke onek onek kichu par korte hai, onek kichu kora hai. Ha, music korbai na na eshe onek kichu ache. আমার আবার ওই দিক থেকে খুবই ভালো অবস্থা. আমার মা, আমার ভাই, এভরিওয়ান, আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, এভরিওয়ান অ্যাকচুয়ালি সাপোর্টস মি রিয়েলি গুড. অনেক ভালো সাপোর্ট করে. And actually, odero onek boro ekta ekhane onek boro ekta obodan, yes, obodan, obodan, obidhan theke ekta word khuje bei korecho jeta obodan, obodan, hai obodan, just so hopefully next time you'll be back in Fuad Life, you'll be like absolutely like the hot, the most famous person in Bangladesh and beyond. I don't know, maybe inshallah jodi manush amake mane vote dai, yeah, so yeah, really jodi vote pai na, vote na pele kono mane kichu love nai, kono love nai. Awesome. But I feel really grateful je, you know, a producer like you actually knocked me. That is funny. No, it's my job actually, and amra অ্যাজ ইউ নো যে এই রেডিও ফুটি প্ল্যাটফর্মের থ্রুতে উইথ এয়ারটেল উই ডু দিস ক্যাম্পেইন ইজ ওয়েল ইটস কল্ড ইয়ংস্টার্স অফ দ্য মান্থ হ্যাঁ এয়ারটেল ইয়ংস্টার অফ দ্য মান্থ সো we're constantly working with new artists we're getting so many entries and a lot of them are very good but to tell you the truth I'm always looking for something that's totally different sounding it doesn't have to be like you don't have to be the first person in the history of the world to sound a particular way but amader cultural context e ba amader desher bangla bhasha for example like tumi jehabe gao the tonal characteristics of your voice the way you express words and accenting and everything eta jodi bangla ইনকর্পোরেট করা যায় তাহলে কিন্তু একটা ফ্রেশ নতুন একটা জিনিস বের হবে Yes and ওটা আমি কখনো ট্রাই করিনি এটাই মানে इट्स লাইক এবং ওটাই আমরা ট্রাই করব Yes ওটাই খাইবা But do you know যে আমি গান গাইবা মাইনসে খাইবা না do you know যে আমার কোনো মানে এমন না যে আমি শিখছি গান কখনো do you know that Hey, you told me, but I'm sure people don't know. Achha, by the way, amra just ei conversation moddhe, amra to tomader mane tomar kono bangla gaan shunlami na. To tumi just duita line gao amader jonno ektu shob bujhanor jonno je tumi bangla bolteo paro. Na, amake to eta na na, ekhane amake oi kaaj ta ke korbe? Oi yata ke nisse daitto? আমি এখন পারবোই না আমি ইউ নো হাউ আনকমফোর্টেবল আই অ্যাম ইট সাউন্ডেড গ্রেট আই উড নেভার পুট ইউ ইন আ কম্প্রোমাইজিং পজিশন যেখানে ইউ ডু সামথিং ইট ওয়াজন্ট গুড ওকে ওয়ান লাইন মেবি চাঁদের আলোয় সূর্যেতে যেমনি যাই না পাওয়া সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের সুরভি হয় না No more. Hey, it sounded great. No more. I don't know, তুমি কেন গেতে চাও না? It sounded great. তালি দিচ্ছি how uncomfortable I am don't be eta amader matribhasha ekta jonno are na ami to oi bhasha dei kotha tumake kintu ami matribhasha ki bolteche tumi bangladeshi thako bangladeshi maiya ha ha ami bangladeshi maiya pura pure amake manush bole majhe majhe je ami abar bairer tere theke aschi naki but actually na ami ekhanei pura born and you know brought up বাট বাংলা তো আমি বলতেছি একদম নর্মালি কিন্তু গান গাওয়ার সময় যেহেতু আমার প্র্যাকটিস নাই বাংলা মানে বাংলা গানে তো আমি একটু ইয়া হয়ে যাই একটু নার্ভাস হয়ে যাই যে ভালো কেমন শোনা যাবে আমি জানি না সবসময় প্র্যাকটিস করে আসছি ইংলিশ আর এখনো ইংলিশই করতেছি কিন্তু এটা এটা ইনশাআল্লাহ আমরা দেশের জন্য কিছু একটা করব আমাদের মানুষের জন্য ইউ টুক দ্যাট রেসপন্সিবিলিটি হ্যাঁ সো আমরা ডেফিনেটলি বাংলা গান বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাস্ট সো এখন নেক্সট এক তুমি একটা গান নিয়ে আসছো আমার ইউটিউবে এটা আমি মানে ভিডিও সহ পোস্ট করা আচ্ছা সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সংস টু দিস ইটি Yeah, Katy Perry cover. Right. Mm-hmm. So, Maganta Shunayashi, and thank you so much for the time there, Junno. Thank you for bringing me here. No problem. And I seriously hope that you do incredibly great. Inshallah. And next time you're here, I'm sure you're going to be like super famous. Ah, and I'm like, you're going to be like, তোমার মতন যেরকম think about stepping out of the box yeah. and it doesn't have to be like I said je eto boro kichu korte hobe na je amader desher jonnoi box theke ber hao tao thik ache yeah so just need your passion follow kora right right so great thank you so amra ekhon last kanta shune tarpor we'll talk to you soon yes okay. thank you thank you You're so hypnotizing. Could you be the devil? Could you be an angel? Your touch magnetizing. Feels like I'm flowing. Leaves my body glowing. They say, be afraid. You're not like the others. Futuristic lover. Different DNA. They don't understand you. You're from a whole other world. A different dimension. You open my eyes. I'm ready to go. Let me into the light. Kiss me. Kiss me. Fill me with the love and fill me with the poison. Take me. Take me. Wanna be a victim. Ready for attention. Boy, you're an alien. Your touch so far well. It's supernatural. Extraterrestrial. You're so super solid. Wanna feel your powers. Tell me with your lasers. Your kiss is cosmic. Every move is magic. You're from my whole other world. A different dimension. You open my eyes. I'm ready to go. Let me into the light. Kiss me. Kiss me. Fill me with the love and fill me with the poison. Take me. Take me. Wanna be a victim. Ready for abduction. Boy, you're an alien. Your touch so far well. It's supernatural. Extraterrestrial. This is transcendental. On another level. Boy, you're my lucky star. You're listening to a Fouad Live acoustic performance exclusively on Radio Forte. I wanna walk when you wave them. I'm being